Namanda Sagavali to Adragesan to Divada Tadama Muni Raja Tadunandu Daga Mokadam Dhamma Dhavana Galo Ayam Padanda Dhamma Dhavana Galo Ayam Padanda Dhamma Dhavana Galo Ayam Padanda Namo Dada Bhagavato Rado Dhammadam Buddhada Namo Dada Bhagavato Rado Dhammadam Buddhada Namo Dada Bhagavato Rado Dhammadam Buddhada Aniga Zanidam Darandam Davida Anibidam Kahagaran Kuvindam Doduka Zadibuna Buna Kaha garaga di jodi puna gihana gahadi Dava di paduga beka gagudam vidin kadam Vidin karagadam sejjan dananam kaya mesagam Aniga zandi dandaran danda vidda anibidam Kaha garaga vidin doduka zadi puna puna Kaha garaga di jodi puna gyana gahedi Tavadi paduga bega gagudam videkadam Videkharagadam sejantananam kaya mesagam Aniga zandi dandarandanda vidda anibidam Kaha garaga vidin doduka zadi puna puna Kaha garaga di jodi puna gyana gahedi Tavadi paduga bega gagudam videkadam Videkharagadam sejantananam kaya mesagam Idi imadame dadi ida hodi imadu bada ida obesadi Yadida avisa visya dengara visya vinyana Vinyana visya namaruba visya dalayrana Dalayrana visya pado pada visya virana Virana visya dana visya upadana Upadana visya bhova visya zadi Sadi visya jramrana doga vrideva dukha domna dubaya dadam bondi Eva medada kivala dadukhe ganda dadumudyo hodim Yadahavi padu bondi dhamma adabino zayado brahmanada Adhada kinka vabayandi dabayado basanadi dahedu dhammam Idi imadami adadi idana hodi Imada niroda idana nirausadi Yadida visa niroda dengkara nirodo Dengkara niroda vinyana nirodo Vinyana niroda namarupa nirodo Namarupa niroda dalayarana nirodo Dalayarana niroda pada nirodo Pada niroda virana nirodo Virana niroda dana nirodo Dana niroda upadana nirodo Upadana niroda bhava nirodo Bhava niroda sadi nirodo Sadi niroda sramarana doga vrideva Dukha domna dubhayata nirodhandi Eva medada kevalada doge khandada nirodo hodim Yadahavi padu bondi dhamma adabino zayado brahmanada Adhada genka vabayandi dabayado khayam visyana avedim Idi imada meidadi ida hodi imada upada ida obesadi Imadami adadi idana hodi imada niroda idan nirausadi Yadida avisa visya dengkara visya vinyana Vinyana visiya dhamma rupa nama rupa visiya dalayarana. Dalayarana visiya bhato bhata visiya virana. Virana visiya dana dana visiya upadana. Upadana visiya bhobhva visiya jati. Sadi visiya dhramrana doga prideva dukha domna dupayata dhambodhi. Iwa minanda kivalata dukha khandata dhamudiyo hodhi. Vijaya dviva adhita viraga nirodha dhikara nirodha dhikara nirodha vinyana nirodha. Vinyana nirodha namarupa nirodha namarupa nirodha dalayarana nirodha. Dalayarana nirodha bhata nirodha bhata nirodha virana nirodha. Virana nirodha dana nirodha dana nirodha upadana nirodha. Upadana nirodha bhava nirodha bhava nirodha sadi nirodha. Sadi nirodha sramarana doga prideva dukha domna dupayata nirodhanti. Eva me dana kivalata dukha khandata nirodha hodhi. Yada havi padu bodhi dhamma adabhino zayato brahmanata. Vidubhyan dejadi maradena duriyova obadeya mandalikam. Hedu visiyo aramana visiyo adivadi visiyo nandara visiyo. Dhamma nandara visiyo dasada visiyo inyaminya visiyo nidhya visiyo. Upadidhya visiyo purezada visiyo visasada visiyo adivana visiyo. Kama visiyo, vipaka visiyo, hara visiyo, indriya visiyo. Sana visiyo, megha visiyo, tamyauta visiyo, vipyauta visiyo. Adhi visiyo, nadhi visiyo, vikata visiyo, avikata visiyo, hodim. Hedu visiyo, di hedu hedu tamyauta kanadamana tantamukdana nisarupana hedu visiyo na visiyo. Aramana visiyo ni rupayarana sakho vinyana dhaduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Tadhayarana dhoda vinyana dhaduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Kanayarana gana vinyana dhaduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Radhayarana siva vinyana daduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Puddhavayarana gaya vinyana daduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Rupayarana tadayarana ganayarana radhayarana puddhavayarana mano daduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Dabhi dhamma mano vinyana daduya dantam yodhagani sadhamana aramana visiyo na visiyo. Yayandama arabhaye dhamma obhinsanti sida sedhidhika dhamma. Didi dhamma ditan dhamma na aramana visiyo na visiyo. Adhibhidi visiyo di sanda dhibhidi sanda tam yodhagana dhamana dantamukdana nisarupana dhibhidi visiyo na visiyo. Viriya dhibhidi viriya tam yodhagana dhamana dantamukdana nisarupana dhibhidi visiyo na visiyo. Saita dhibhidi saita tam yodhagana dhamana dantamukdana nisarupana dhibhidi visiyo na visiyo. Vimanta dhibhidi vimanta tam yodhagana dhamana dantamukdana nisarupana dhibhidi visiyo na visiyo. Yayandama karungkadava yeyedama obhinsanti saita siddhika dhamma. Didi dhamma ditandita dhamana dhibhidi visiyo na visiyo. Anandara visiyo di saku vinyana dhatu dantam yodhaka sadhamma mano dhatu ya dantam yodhaka nisadhamana anandara visiyo na visiyo. Mano dhatu dantam yodhaka sadhamma mano vinyana dhatu ya dantam yodhaka nisadhamana anandara visiyo na visiyo. သောတာဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယောမနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယောခန္ဓာဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယော မနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယောဇေဝဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယောမနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တရပစ္စေနပစ္စယော กายวิญญาณธาตุตันตํยุทธกาสัทธมะมโนธาตุยาตันตํยุทธกานิสัทธมานะอนันตระปิสิณะปิสิโยมโนธาตุตันตํยุทธกาสัทธมะมโนวิญญาณธาตุยาตันตํยุทธกานิสัทธมานะอนันตระปิสิณะปิสิโย ပရိမာပရိမာကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာကုသလနန္ဒမနာနန္ဒရာပစ္စည်းနပစ္စယောပရိမာပရိမာအကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာအကုသလနန္ဒမနာနန္ဒရာပစ္စည်းနပစ္စယောပရိမာပရိမာအကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာဗျာကရဏန္ဒမနာနန္ဒရာပစ္စည်းနပစ္စယော ပရိမာပရိမာမြဂဏဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာမြဂဏန္တမနာနန္တရပစ္စေနပစ္စယောပရိမာပရိမာမြဂဏဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာကုသလနန္တမနာနန္တရပစ္စေနပစ္စယောပရိမာပရိမာမြဂဏဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာအကုသလနန္တမနာနန္တရပစ္စေနပစ္စယော ယေတံယေတံဓမ္မနာအနန္တရာယေယေဓမ္မဥပ္ပိသံတိစိတ္တစေတိခာဓမ္မဒိဋ္ဌိဓမ္မဒိဋ္ဌံဓမ္မနာအနန္တရာပစ္စေနပစ္စယောဓမ္မအနန္တရာပစ္စယောဒီသကုဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော မနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။သောတာဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။ ခန္ဓာဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။မနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။ မနောဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။ကာယဝိညာဏဓာတုတန်တံမြုပ်တက္ကသဓမ္မမနောဓာတုယတန်တံမြုပ်တက္ကနိသဓမ္မနန္တမနန္တရာပစ္စေနပစ္စယော။ ပရိမာပရိမာကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာကုသလနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယောပရိမာပရိမာကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာပြဂဒနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယောပရိမာပရိမာအကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာအကုသလနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယော ပရိမာပရိမာအကုသလဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာပြဂဒနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယောပရိမာပရိမာအပြဂဒဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာပြဂဒနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယောပရိမာပရိမာအပြဂဒဓမ္မပစ္စည်းမနာပစ္စည်းမနာကုသလနန္ဒမနန္ဒမနန္တရာပစ္စေနပစ္စယော Prima prima vyagana dhamma visimana visimana agudlana dhamma dhamma dhamma visyena visyam. Yena yena dhamma dhamma nandra yedhamma obhizandhi saita siddhika dhamma. Didi dhamma dhita dhita dhamma dhamma nandra visyena visyam. Taha zada visyo di zadara kanda arubino inyam inyam ta zada visyena visyo. Sandaro ma buddha nyami nyanta sada visi na visiyo. Ogandikani namarupa nyami nyanta sada visi na visiyo. Siddha siddhikadama siddha tamudana narupa nanta sada visi na visiyo. Ma buddha upadarupa nanta sada visi na visiyo. Rubina dhamma arubina dhamma na kinsi kalita sada visye na visyo kinsi kalita da sada visye na visyo inyam inyam visyo di sadaro kanda arubino inyam inyam visye na visyo sadaro ma buddha inyam inyam visye na visyo ogandikani namarupa inyam inyam visye na visyo Nidhya visyo di sadaro kanda arubino inyam inyam nidhya visye na visyo. Sadaro ma buddha inyam inyam nidhya visye na visyo. Ogandikani namarupa inyam inyam nidhya visye na visyo. Siddha siddhika dhamma siddha tamudana narupana nidhya visye na visyo. Ma buddha upada rupana nidhya visye na visyo. Sakayana saku vinyana dhatuya dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Todayana todha vinyana dhatuya dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Kanayana kana vinyana dhatuya dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Sivayana siva vinyana dhatuya dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Kayayana kaya vinyana dhatuya dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Yarupa nidaya mano dhatusa mano vinyana dhatusa vodhani. Yarupa mano dhatuya sa mano vinyana dhatuya sa dantam yodhagani sadhamana nidhya visye na visyo. Upanidhya visyo di purima purima kudrandama visimana visimana kudranandamana upanidhya visye na visyo. Purima purima kudrandama visimana visimana akudranandamana kittinsi upanidhya visye na visyo. Purima purima kudrandama visimana visimana abhyagadanandamana upanidhya visye na visyo. Purima purima akudra dhamma visimana visimana akudra dhamma upanidhya visye na visyo. Purima purima akudra dhamma visimana visimana akudra dhamma kittinsi upanidhya visye na visyo. Purima purima akudra dhamma visimana visimana abhyagadana dhamma upanidhya visye na visyo. Purima purima vyagadadama visimana visimana vyagadadadamana upanidhya visye na visyo. Purima purima vyagadadama visimana visimana kudranadamana upanidhya visye na visyo. Purima purima vyagadadama visimana visimana akudranadamana upanidhya visye na visyo. Udu bhojanam bhi upanidhya visye na visyo. Bhogalo bhi upanidhya visye na visyo. Tinadhanam bhi upanidhya visye na visyo. Purezada visyo di sakayarana saku vinyana dhatuya dantam yodhagani sadhamana purezada visye na visyo. Todayarana todha vinyana dhatuya dantam yodhagani sadhamana purezada visye na visyo. Kanayarana kana vinyana dhatuya dantam yodhagani sadhamana purezada visye na visyo. Sivayarana siva vinyana dhatuya dantam yodhagani sadhamana purezada visye na visyo. Kaya yerna kaya winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Rupa yerna saku winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Tada yerna doda winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Kanda yerna kana winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Radha yerna ziwa winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Udaba yerna kaya winyana dadu ya dan tam jauh dagani sadu mana puri sadu bisi na bisio. Rupa yerna, tada yerna, ganda yerna, radha yerna, putaba yerna, mno dadu ya dantam yodagani sadamana puri sadabhisi nabhisiyo. Yerupa nitaya mno dadu sa, mno winyana dadu sa udandi. Yerupa mno dadu ya dantam yodagani sadamana puri sadabhisi nabhisiyo. Mano winyana dadu ya dan tam jauh dagani sadu mana kaisi kali puri sadu bisi na bisio kaisi kali na puri sadu bisi na bisio bisa sadu bisio di bisa sadu sida sidi di kada ma puri sadu da ima da gaya da bisa sadu bisi na bisio Adivana bisiyo di purima purima kudra dhamma bisimana bisimana kudra dhamma na adivana bisiyo na bisiyo purima purima akudra dhamma bisimana bisimana akudra dhamma na adivana bisiyo na bisiyo purima purima kriya jagada dhamma bisimana bisimana kriya jagada dhamma na adivana bisiyo na bisiyo Kama bisiyo di kudra kudra kama wibagana kanana gada dasarubana kama bisiyo na bisiyo. Sirena tam jauh dagana damana dan temuk danani sarubana kama bisiyo na bisiyo. Wibaga bisiyo di wibaga sadaro kanda arubino inya minya wibaga bisiyo na bisiyo. Haram bisiyo di kebelingkaro haro imbata kaya tak haram bisiyo na bisiyo. Arubino haram tam jauh dagana damana dan temuk dana din sarubana haram bisiyo na bisiyo. Indriya bisiyo di sakundriya saku winyana dadu ya dan tam jauh dagani sadamana indriya bisiyo na bisiyo. Toda indriya toda winyana dadu ya dan tam jauh dagani sadu mana indriya bisiyo na bisiyo. Kan indriya kana winyana dadu ya dan tam jauh dagani sadu mana indriya bisiyo na bisiyo. Sewa indriya siwa winyana dadu ya dan tam jauh dagani sadu mana indriya bisiyo na bisiyo. Kaya indriya kaya winyana dadu ya dan tam jauh dagani sadu mana indriya bisiyo na bisiyo. Rupa siwi indriya kada darubana indriya bisiyo na bisiyo. Arumino indriya tam jauh dagana damana dan temuk danani sarubana indriya bisiyo na bisiyo. Sana bisiyo di saninga di sana tam jauh dagana damana dan temuk danani sarubana sana bisiyo na bisiyo. Mega bisiyo di meginga di mega tam jauh dagana damana dan temuk danani sarubana mega bisiyo na bisiyo. Tam jauh da bisiyo di sadaro ganda arubino inya minyan tam jauh da bisiyo da bisiyo. Wibyo da bisiyo di rubino dama arubina damana wibyo da bisiyo da bisiyo. Arubino dama arubina damana wibyo da bisiyo da bisiyo. Adi bisiyo di sadaro ganda arubino inya minyan adi bisiyo da bisiyo. Sadaro ma buddhanya minya adi bisiyo na bisiyo. Ogandi kani nama rupanya minya adi bisiyo na bisiyo. Siddha siddhi gadama siddha tamudana na rupana adi bisiyo na bisiyo. Maha buddha upada rupana adi bisiyo na bisiyo. Sakayana saku winyana dadu ya dan tam jauh dagani sadamana adi bisiyo na bisiyo. သောတာယရဏံသောတာဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တကနိစဓမ္မနာအဋ္ဌိမြေစေနပြေစီယောခန္ဓာယရဏံခန္ဓာဝိညာဏဓာတုယတန်တံမြုပ်တကနိစဓမ္မနာအဋ္ဌိမြေစေနပြေစီယော กายายรณังกายวิญญาณธาตุยะตันตํยุทธกานิสะธัมมานะอัตถิปิเสนะปิเสยโอ ခန္ဓာယရဏံကနဝိညာဏဓာတုယတံသံမြုပ်တကနိစဓမ္မနာအဋ္ဌိပြေစေနပြေစေယော รูปายรณันตัตตายรณังกานายรณารัตตายรณังพุทธายรณังมโนธัตตุยะตันตํยุทธกานิสะธัมมานะอัตถิปิเสนะปิเสยโยยะรูปานิตายะมโนธัตตุสะมโนวิญญาณธัตตุสะวัฏฐานิดารูปังมโนธัตตุยังสะมโนวิญญาณธัตตุยังสะตันตํยุทธกานิสะธัมมานะอัตถิปิเสนะปิเสยโย นัตถิปิเสโยติตมะนันตระนิโรธสิทธาสิริติกาธัมมะปะทุพพันธานังสิทธาสิริติกาธัมมะนันนัตถิปิเสนะปิเสโยวิกขณะปิเสโยติตมะนันตระวิกขณะสิทธาสิริติกาธัมมะปะทุพพันธานังสิทธาสิริติกานันธัมมะนาวิกขณะปิเสนะปิเสโย สัทธะโรมาพุทธัญญะมิญญะอวิกัตตะปิเสนะปิเสโยโอกันติขณีนัมมะรูปัญญะมิญญะอวิกัตตะปิเสนะปิเสโยสิทธาสิริติกันตมะสิทธาตมุฏฐานะนารูปานะอวิกัตตะปิเสนะปิเสโย สกายรณังสกุวิญญาณธาตุยะตันตํยุทธกานิสะธัมมานะอวิคขตะปิเสนะปิเสโย สีวายรณังสีวาวิญญาณธาตุยะตันตํยุทธกานิสะธัมมานะอวิคขตะปิเสนะปิเสโย ตัตตายรณันตัตตวิญญาณธาตุยะตันตํยุทธกานิสะธัมมานะอวิคขตะปิเสนะปิเสโย รูปายรณันตัตตายรณังกานายรณารัตตายรณังพุทธายรณังมโนธัตตุยะตันตํยุทธกานิสะธัมมานะอวิคขตะปิเสนะปิเสโย Siddho Bodhiya Mulindanjananandhi Udano Iwamivansiyohotu Siyantunziya Mingle Abrasita Balinga Dindi Buddhu Vipokale Videge Indabha Bodhana Ekabhato Pamodhati Dunekandan Dumingalan Dupabhatan Duhotitan Dukano Dumodosadvetan Pramasaridu Madagina gaya gama wasa gama madagina Madagina mano gama bani dide madagine Madagina ni gada wana lavanda de madagine Di adalada dukida virola buddha dadane Aroga-dukhita-ho-ta-ta-ta-bhi-hi-nyati-bhi. Bhava-dun-tapa-mingala-ra-kandun-tapa-devata. Tapa-bhuta-nu-va-vi-na-tra-dukhi-bhundu-de. Bhava-dun-tapa-mingala-ra-kandun-tapa-devata. Tapa-dhamma-nu-va-vi-na-tra-dukhi-bhundu-de. Bhava-dun-tapa-mingala-ra-kandun-tapa-devata. Tapa tanga nuva vina tra dukhi bhundu de. Dukhadan teta kutalan saha. Amandan tanda adama dadam. Dharana loka arana kara. Abhyan dhana nayaka name. Nayana tubhaga gayanga madura varadra veda. Amida guna ganandarandada vala madula vode. Yobudho didi minyandara gotandare nubodhi kayika. Tukha siddhi ginsa loka dokta vode nradeva mingalam. Padindadi lakanda siddhra deyanti sudhi nikata vizalanda. Vinyadi di dilaguno ga winda wundi mudi madi mazadi yodam. Pado diam baladi wagram wa misaya dina lali dan dirihi. Punindu tingkanta muka adhisa wanda mita vinyo maha munindam. Ubeda punya vra bodhi mule tadena marantu gado sine jawa. Abu Zibo de Runo Diami Namami Damarazina Abhingam Raga di Seda Malanyana Kekandre Dminya Palaka Bikaha Diloga Lingara Vibu Didantan Namami Binya Varami Dupedam Tialian Tavadi Dogarangaram Bonava Digama Megadangada Diloga nandan dundama hidan hidan damanda sakumpana mamidam midam. Dehin dehin paramitin siyan siyan gadang gadang tam hindu ka padam padam. Naranarana nukatam bongo namanamana zina bongo go. Maginga naumuni degana wigo iya piyanyana grena gago. Arunjayo dayabu bonavadari dita bhokta makabahaname. Tama dindandi paramita marana varabo didu mesadu desajada. Varamidi gadandara deva hitanti bubatama panama mizinam. Tada punyasa lakhanika virasanga gnubhama dindidi merudama. Salāsubhamātri-lā-dhīlā-yūtā-pṛvītā-nāpana-māpī-sīnām Yobhūtva-dhumadī-dīvē-dīvā-garo-vā-dhopā-dhara-dī-sanadhe-dhīlā-dhanāpī Adhīno-dīvā-dhukātā-adhī-dhītā-mā-dīvā-nātā-mā-dhītā-nāpā-mī-nāsām Yobhādā-pīngāsā-mūtū-dhālā-rā-sī-kai-hī-lokī-dī-vī-kli-hī-nī-rā-gu-lī-hī Dhammapune nirupamiyadhamiwanadhodantapalokamihita-adhamanamami Bhutanaranaradhamodranadhita-dhambinyabhribhazudhiyavihadandakaram Adhamikamanaradhivahidavandahundabhikarunikamekamanandanyana Akhila-gunanidhanoyomunendobhakandava Vana midi padana hon dinyarana nikeda Dahima kudra sena dama saka bodo Dhammadula mabhikanda onaniha namami Dusi mriwari danduru sihra babahi radam Diri vidya leyangu bidam indriyehu bedam Ravi dadi mandala babodhi laganova sita Turanara Bhutidhan Dukhada Madhara Namami Mego Lombina Muhammadi Gandhadi Onlola Vise Dandaro Gandhri Dhamma Vyambara Bhadam Bhaksanam Dhana Lena Adhama Drana Ega Dijam Padijam Punya Gendam Brahma Dukhada Dhamaraza Namami Gandhamba Muli Brahida Karo Yomunindha Nidhino Isirandhika niyanandu bhaka akula nagi salam Do zala danda muni visi dambadi hera agadi. Wunde dande da brahma radiza idi dame hubedam. Mune de go ye go nu diaru no nyana vide nambimbo. Viniyabanoga gamala gati dandamarandi varehi. Rubo de di do de di bava kuhare bhyabhi da gaiti nensa. Tilo ge ge se kondu gama da da da me deina mami. Yosino aniga zaniyata bhuda dara mega zividambi. Bodhi bimando alaga manado adadiyeva adhikata. Dana parami dano bara aburindila paramadi gambi. Dada mi diyo baya dame ga dada mi ga di baga namami. Diva diva di devo ni dana vabudara mara bhinga abhinga. Diva diva baza nazya varadaya ni bodhi badan di badan. Brahma brahma gadana vragira gadita babahina bahina. Loga loga bira mandala dhamma vinameta munenda munenda. Buddha nityoda bimbo mudungara sarano brahma godi nisengo. Godi saninga sado punara vidugato dupre titabato. Buddha daduna lomo dhamma vidugato brahma sokata bavo. Nilakhi nigabani dukuma malasa vidhomya radhaka dhaki. Sadali daga dando dhamaka labanazo andaranta babino. Sage ningita bado avirala dada no marazo dhinga baro. Tidhando no namado vyakara muduna sanuka namadando. Voda gano zino godruna bakuma godhya bubada gayo. Tadabino sadi genguli madha duga dolo magupe galomo. Dambano dadadado ganaka tamadaso nilamo dhaka lomo. Dambudo dula ziwa dadiya hanu gosali gabada hato. Nado uni dadida itikuna dita damedei namami. Budo budo ni godo ni dola badaro gagada buddha bavo. Logi dadama vivavi vivida hita dukandaro bhatiyanda. Ida ada wahanda durandara mihidani bhyanda kiniya. Logana nadi wadanda dhabala madha madana madhandu nisam. Dabhi dada dabhi bana. Dabhi buddha dabhi bhogala. Dabhi ada bhava briya bana. Dabha idhiyo dabhi burida. Dabhi riya dabhi nariya. Dabhi diva dabhi manodha. Dabhi vinibhadika. Avira hundu abhyabhisa hundu. Aniga hundu dukhi adhana briharandu. Dukha muzandu yadhala dadambadido. Mavike sandu kamadagam. Puradhi maya didaya visi maya didaya. Udraya didaya dakhinaya didaya. Puradhi maya anudidaya visi maya anudidaya. Udraya anudidaya dakhinaya anudidaya. Hidhi maya didaya ubri maya didaya. Dabhi dada dabhi bana. Dabhi buddha dabhi bhukala. Dabhi ada bhava abriya bana. Dabha idiyo dabhi burida. Dabhi riya dabhi nariya. Dabhi diva dabhi manoda. Dabhi vinibhadika. Avira hundu abhyabhisa hundu. Aniga hundu dukhi adana briharandu. Dukha mausandu yadalada dambadido. Mavike sandu kamadagam. Udayava bhagasa doyava avizido. Dhamanda sagavali duyedada bhatavisara. Abhyabhisa nivirasa nirukhasa nubhadava. Udayava bhagasa doyava avizido. ตมันตังสกวาลิตุยตัตตะอุตตะเกสระอัพยปิสานิเวราสะนิโรคังสานุปัตตวาอุทัยยาวาปวกาสะอโทยาวาอวิสิโตตมันตังสกวาลิตุยตัตตะอกันติสระอัพยปิสานิเวราสะนิโรคังสานุปัตตวา ยัมปันตังกุฑลันตัตตานุภาเวนะปานิโนตะภีตัตตมะราสะตะอัญญะตวะธรรมทุกขะวะหังปะปุณันตุวิทุฏฐายะทุกขายะปฏิปัตติยะอันโตกามนุปายาตะนิพพานะทุกขะมุฏฐะมังสิรันติฏฐะตุตัตตมะธรรมิหุนตุตะกะระวะตะภีมีตัตตะกะเลนะตัมมะติโยปะวะตะตุ ยะธารคินตุโบราณันตุราสะโนตะเทวิมารันตะระคันตุธัมเมนะอัตตโนวะปะสันปะสันอิมายะธัมมานุธัมมะปฏิปัตติยะพุทธังปุเสมิอิมายะธัมมานุธัมมะปฏิปัตติยะธัมมังปุเสมิอิมายะธัมมานุธัมมะปฏิปัตติยะตังฆังปุเสมิ อัตตอิมายะปฏิปัตติยะสัตติสระปฏิมรณมาปริโมสิตามิอิดัมมิปุญญะอัตถะเขหังวะหังโหตุอิดัมมิปุญญานิพพานัตถะปิสโยโหตุมัมมะปุญญะภังกันตัปปะตันตะนังภาสิมิติตัมมิมิตัมมะปุญญะภังกะละปันตุสาธุสาธุ